بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. Allah subhanahu wa ta'ala vahiy kuravani tebaa mehunga kurimbis baavar ummatta vani isve gosfaye fasiru fil ardu tebaa mehun bimmatiga datur fatur kong hadashe fanduru kaifa kana aqibatul mukadzibin adi balashe dogukuri mehunga nimun vegen diyei kihinekkan emi hunga natija vegen diyei kihinekkan Allah ga azaba sebaa mehun vani hadahu kollan vafa تيبامي هم بمتي غدا ترف ترك بلاش اقامتك لوط عليه السلام قوم جميعهم هود عليه السلام قوم جميعهم صالح عليه السلام قوم جميعهم اميهم اولن قوم تهوغ بنت كنت تيبامي هينغا ابراهيم حاصل قراره بلاش كينك الله سبحانه وتعالى ابامي هلاه كو فيواني قريغ هم بياك ديري اولن تنتني لوط عليه السلام غ صدوم مثالك اي مكه غ مشركون دترف تركون اولي ماغ غيتان انني شام كرين ابامي هم datul qurama ko onna rat taken ei lut alayhis salam qawm ge qawm ei sadum etan ei miharu fen gande ei kande etana arayu hom ekani al bahrul mayyit marwa fa wa kando etana etanu ge ves dir echen nule ves dir echen kanda ku nule ei allah subhanahu wa taala machan nanga wattalevi qawm ei adi qawm ge machan hilage ware wesse qawm ay tiba ami hum bala she tan tan bala ibrahim hasil qurashe allah hay qurbani hada bayanul linnasi wa hudan wa maw'idatan lil muttaqin mi mishtakum nawwa bayane ke mi wa hudan adi hidayate ke wa maw'idatan adi nasihate ke lil muttaqin taqwa ar nawwa timan allah bayan ko devvi wahakata ei bayane ke badru hang qurama ge wahaka bayan ve hingajje adi bay gaum tahu ga wahaka bayan ge bayan ve hingajje yahudin ge wahaka bayan ve hingajje allah ve korobani mi mistakun nawwa bayane ke den hidayate ke adi nasihate ke taqwa ver nawwa emi hun e mi ayatun allah ge mi bayanun ibrahim hasil qur'anate e ba mi hun e taqwa ver den allah ve korobani muslimunna mu'minunna wala tahinu hangurama ge ma danu ga kantak kuran je goi wala tahinu ti ba mi hun nikame ti venu ganna sha millaya wala tahzanu adi hitama wasnu kurashe findinu ware hitama nu kurashe dena nikameti bay gotu ganu dekeshe wa antumul a'launa tibami hum nakiti matiga wa bayke tibami hum nakiti matiga wa bayke in kuntum mu'minin tibami hum ti iman vegen ti bay hukamu gawanya allah tibami hum nasru devane adi ghalaba devane gadakan devane kafarun ge macha tibami hum gotakavs findinu ware den allah me hi kurawani mi ubuduha gurama age duwa huga muslimun nabara poduna kamiya belli bigen dia hakigatu ge kan dibe gen dia ives muslimun nakura unu kamek ge sababu e ba mi hum hama gadave fa ovva muslimun nasru libi fa ovva e ba mi hum allah ge rasula ge amru fulakan uradu muge sababu e mi hum nan allah jessevi musibate musibataki den e kan waran hitama ekam vegen dia adi madina ga e bagutu tibi rayitun nabes warabbodu hitama ekam vegen dia mu'minu ge teren haddiha beekalon shahidu wegen dia haddiha beekalon ei warabbodu adaden e bagutuga e bagutu muslimun eha madiru ga warabbodu adaden ei muslimu ge teren eha baawaru shahidu wegen dia kan allah wahi kurban in yamsaskum qarhun faqad massal qauma qarhun mislu tiyabami hunnan adi zakhame libunu kamugavias tiyabami hunna zakhame libunu kamugavi namaves faqad massal qauma qarhun mislu adi ehembay kavs wani mige kurin tie baami hunan elibunu fada zakhamel libi fae ege maane ki badur hangura maage duwa huga kafaruna ves wani e fada gellumel libi fae miadu tie baami hunat tili bunu fada gellumen hama emi hunase wani libi fae den allah ve kurawani ego tan allah kan tak kurawani ki vegen kan watilkal ayyamun dawiluha bainan nas ए दुवस्ता की ए फदान अल्लाह सुभान व तआला इलाफ ए वा दुवस्ता की एई मिस्तंगे मेदुगा ए दुवस्तंगे हिंगवाफ ए वनी अल्लाह सुभान व तआला एई वली आदम अल्लाह लजीना आमनु ए अल्लाह सुभान व तआला मिस्तंगे तेरेन ईमान वे मीहुन देने वडे गतो माशे व यत्तखिद मिनकुम शुहदा ए तबा मिनगे तेरेन हेकी हेकी वेरिन तकेन अल्लाह लेबु मट्टकाए ed wastan eg maane ki efhar ti baami hunna nasu de vafane befhar baami hunna vespa efhar li bega daka nasu mi allah ga sunnate ke mi bimati ga allah la vafawa hama ekani komme hangura me ga mu'minun ga de kafarun gatulu nimigen da kamu ga vanya evesadi mulin kamu da go tenno ne ei allah subhanahu wa taala duniye ga kantatta la vahman imtihan gatta ka bay far kafarun vas ga dawane bay far kafarun vas ga dawane ای حقیقتن بلافیا مومنون گدوان میجهنی مومنون میگدوان جهنی ای الله گه مدد ونی می ہونا ہے ہوا اہن نمس کافرنس بہ فر اللہ گدا کان ایبا دیو کافرنس بہ کان ایبا دیو ای سبب کی اے ہریھا کما روحانیت دو کن نو لے گمٹا کا ہریھا کما روحانیت مانویت دو کن نو لے گمٹا کا مثال کہ اللہ کڑ دو منت مولی می دی وی راج جس اصلاح کلاں اے فارم کڑ دو منت اینو Allah kula tu mantami tanga ahlus sunnah wal jamaatu ke mihun kuriha emme ekki ekki chakallabba adi Qur'an ka sallahu vani vahi kurabbaa Allah irada kurabbena mati abaa mihun en ummate gotu galevvihe ekama ka Allah hänen ulevvää nara ka edda mihun gina yes ekama Allah irada kurabbena emme muuminu gotu galevvihe Allah kiitti Qur'an ka vahi kurabbani ekama ka hänen nuu adi Allah irada kurabbaa finama muuminun nang huriha ha kuramata hegga nasru vastevvaan ekama ka hänen vesnu Allah levvihe vai faramihun vesgata kan libe egotan e allah ga sunnaten allah la bimati ga lava fa wa qanun e egotan kan tatta dani bay faruka farun wes ga dakan libene bay farmu minun wes ga dakan libene egotan allah la va fa ni bodo imtihan katta ga ei mistahun ge teren iman wa mihun faalo faalo kon mistahun ge kurimachan haama ko dewa matta ka adi mistakun na ki ei heki muminun ge teren heki wa bay egotu bayaku allah ne ru matta ka ei giyamet do ge demane mitang ge ilmen ge bayan kore heki wa bay kema ei giyamet dohog e mihun e gatulu wegen e diena hakgum aniya kafarun e ba mihun ge macchan aniya veri e ba mihun na hakgum gatulu wegen e die giyamet dohog e kafarun e macchan e ba mihun he ki deene anem mane ki ilmeri mi bayan kurabani ei swargiyan e ba mihun be dew mattaka allah subhanahu wa taala swarge wanta verin take hom be mattaka ay haazirum ge maana ase baade shahida ge maana annane haazirum ge maana ebai swargiya vannane bayaku allah ne rubumatta kai mistahunge kure macchan haama kure matta kai allah subhanahu wa taala mi faden kan takurawani ei muslimun na misalaka kaafaruna gada kan libuni muslim ge tereng etab bahu gatul wegen de mi hunake shahidun e mi hun swarga wade gen daan anem maane ki mi ge shahidun ge maana ti ebai mi hun ge tereng shahidun takel lebu matta kai allah subhanahu wa taala komme farq mu'minun gada kan libenya mu'minun getren shahida kunwan mu'minun getren miya ko hangura ma ga ma adanu ga marwajjiya shahida kawani ema allah subhanahu wa taala tiya ba miya getren shahidun takewes lebu ma re allah subhanahu wa taala mi kan takurabani mi gota wallahu la yuhibbu adh-dhalimin adi allah subhanahu wa taala an yaverin de kelo be odinu gannawe e bahi an yaver kamo gotum mu'minun ge gatulu kurmi hun emi hun de ke allah lo be odinu gannawe adivas allah subhanahu wa taala mi kantam mi go takurabani wali yumahhis allah alladhina amanu wa yamhaqal kafirin ai iman bi mihum wali yumahhis allah alladhina amanu iman bi mihum tahir kurab mattakae khalis kurab mattakae ai iman be bay mi hanguramange bani kume iman kan eha warugada nu mihum bas ekama ko hanguramage maadanu ge mihum ge iman kan ebade ituru wegen khalis wegen ebade mihum purige mihum ge iman kan balika rimihun shakku emihun ge hitu terega mashuni fa rimihun emihun ge hitta khalis wegen ge bade hangurama ge maadanu wa allah be kuram wali yumahhis allah alladhina amanu iman wi mihun ge iman wi mihun khalis kurab matta kai allah subhanahu wa taala mikan kurabani wayam haqal kafirin adi kafarun neti kollevu matta kai duniyan kafarun neti kollevu matta kai fuhelevu matta kai Then Allah yakuruna am hasibtum an tadkhulul jannata wa lamma ya'lamu Allahu alladhina jahadu minkum wa ya'lamu as-sabirin tibami hun tiyahi kurani hayye swargiyat tibami hunna wadewidana kama Allah subhanahu wa ta'ala tibami hun gatren jihadu kurami hunna khetterin denewodi gem fumad daande denewodi nu ganna wanis mige murada ki allah denewodi gem veta ma kurim ves azaluge kalange denewodi gem ve huriha kame duniye ge hinga ekamako mitanga allah wahi kurawani tiyabami hun hi kurih ye tiyabami hun swaruge tiyabami hun bade vidane kama allah subhanahu wa taala tiyabami hun ge terein jihad kurami hunna ketterin denewodi nu ganna wanis tiyabami hun hi kurih ye bade vidane kama henen waane Allah denawodi nugannawani hege murada ki mistahunge kurimaccan Allah faalanu kurawanis mistakunnan haamanu koddevanis ei mu'minunto mujahidunto ketterinto ei Allah denawodi ganna ei hangurama ge maadanu ko jihad kurami hunge mihunge jihad kurani haggugato notanu haggugato edduhaku mihaku sahabinge teren ham mu'minunge teren mihaku mehre dani ka hangurama ge maadanu ga kaafarunge botak kanda mun waran fahulawane bodu ketteri fahulawane ena mehere dani hama kaafarunge botak kanda mun sahabiyaku dannawani allah rasulaya ehere hibwaru gada mihako balale balare nikan enage kuladanakan enage ketteri kan enage kuladanakan balale balare nikan hibwaru enage ene her daniya kafarunge bohotak kanamu ehindu rasulullah samu ki ke hadis ul qurbani kalifan hadis ul qurbani ene kinara kawanta veriyeke hangura maga ma danu wa ene kinara kawanta veriyeke ene idani hama ida gotan naraka yafum malu mashe ene dek pun ter kama gotun ene ki warugada hivvaru gada fahulawan ekkam mistakun nan hama kod dinu gotun ene hangura kuramun diyei ekamaku mihege hitu goin ecche asaw be kanu ka inge wada enu gannawa ne rasulullah sallallahu alaihi wasallam ekange wadaa gennevi e wahi ge zariyan den se sahabi mi belle yi ene kihinetto hadani ene ge nimun huri kihinetto ei e kalege fane gotan hadis ul kurawima e kalege fane hadis ul kurawani ene ekina rakamanta verike fahibbalamun sahabi di wadaa gati ene ge fahibbalamun ene kihinetto kanta kurani waki hisabaka gossa kafarun ge tere kafarun ge lashkaru ge medav wadefa ena amillen ena marwata mi fennani sahabi kandi amille karugala hamarwata ei ena e hisaba foraafa den ena nunikuma vidana ena ladu ladek jehuni ena mu'minunge tere timanna miho fahulawane kan timanna haama ko bahattafa timanna en emihunge tere nunikuma jamaade re ladeke emati amille marwi ena sahabi ya feni wada gen fi ena amille marwata omes allah me kurawani haggu mujahidun nakiyewara mai bayen emihun nakiyei Allah subhanahu wa ta'ala wahi kurawani tiyabami hi kurahiye tiyabami no swaruge wade vidane kama tiyabami hinge tere mujahidunna ketterin Allah dene wodi nu gannawanis ebahi mistam kurama chafara ko nu devwanis walaqad kuntum tamannawna almaut min qabl an talqahu faqad ra'aytumuhu wa antum tanzurun mige kurin tiyabami hun marang edi edi tibbe ebahi shahiduma edi edi tibbe mu'minuna miharmi uhdu hangurama age waha kami bayan kurawani ولقد كنتم تمنون الموت من قبل ان تلقوه فقد رايتموه وانتم تنظرون تيباميهم كورين مران ادي ادي تيببي ميغا كورين شهيدوما ميهار تيباميهم نتيو تيكم فين نار شهيدوان بين ميو شهيدوار فقد رايتموه وانتم تنظرون تيباميهم فين حالوغا ميهار تيتي هانغوراماغا ميدان كورين تيباميهم ادي ادي تيببن نون هي شهيدوما وما محمد الا رسول قد خلت من قبله الرسل افئما تاو قتلا انقلبتم على اعقابكم مهرمي كوريغا اين الله بيان كوربني تيباميهم مران ادي ادي تيبي كوريغا ايغا ماناي كي شهيدوما ادي ادي تيبي mihar tiya baami hun findi wegan tiya filani he mihar finna ni shahid wan tiya ti fursas dewa o do angura ma ga dohu mi wi go taki den bayen mi hun fahata jehe wunu filan du wa ga ne wunu bayen asaw be kalu na wese ke tere usman ge fanu wes himeni wada ga ne fa du wa ga fahata filan angura ma ga ma danu ga filan du ma ki ei emme bodi di faafta u ge tere faafa ei sab'ul mubiqat ge tere ge himeni faafa sab'ul mubiqat ki halah qurani hai faafa ge wa ka rasulullah sallallahu alaihi wasallam hadis pul qurab ميها هلا قرنيبي ام بودتي هاي فافاي كتيري افاف اي الفرار يوم الزحف هانغوراما يك دوهوغا ما دانو فيدان دو ام يك سي فافا قرونو باي صحابي بيكالونا اي نمس الله كيت قرانو كي بيكالونا تاو بالبي اي بيكالونا تاو بالبي مي شيين ген ندا ليلين اي عثمانو كي فانا ورا جرح قري ميون اي بوكيا sahabi waki hama ekan usman ge fana kannu e shiyange terege be rafidhon ne kiya bay ko mi hunna kiya huriha ashabe kalun kafar ko fawa bay emi hamuna na wakura kes kafar ke aisha ge fana kes kafar ke adi usman ge fana kes kafar ke usman ge fana ko ay bayan kuromo go tun emi hun ge na dali den ei udu hangu rama ge dumo ko filan doibbe usman ge fana bodu faafai ke emi hun kaade ge bodu faafai naraka ge demiti be kantatta ei emi hun usman ge fana kiya ay ben ei enna me sallahu kirti qur'an ko ebe kalung ge faafa fu sawade wa tauba le viwa ka ayatu ge ti bayan kuram wafa den kun jarhay qura ka den kun ay be kiya ka fomme akas allah subhanahu wa taala wahi qur'ani ti yabami hun kuri ge maran edi edi shahadata shahidu man edi edi tibbe miharatu ti finnare fursat allah de wafa ye shahidu masai ko balashe ti yabami hun ei bay mi hun filan du wa gai ehem ben allah mi ay ba wala wa mani دين الله يقرن وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإما تأو قتلا قلبتم على عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين نرى هذا القرآن ما قد وهو بالي بكين منافقون وران اتشيك يعونو منافقون مني حق رسول بسنون يهودين بس وران ملامتكم هدي حق رسول نما يميهون نغيها بلو ناكاميها بلي بني سيئة na kamyabe dibuni sayye e munafiqun e mu'minun nan nasi haddin e din du kolla fa amuraim hun geteran awma adi e mi hun buni timanna men buni men nun he kale men gaatu e geteran tin ste ke tam mi hun na munafiqun ge teren diyata uhudu angura men nikun nan nikun nikun nan wes nikun e mi hun mu'minun na ehuga waki sahabakun e mi hun amura allah ibn ubay ibn salul ena ena tabawa hurihan men goway amura ali waran nasi haddin muslimun nan wes nudare nudare madina du kollafa tidani hama marwaashe adi mu'minun hangurama nimma fa ayama swarang ichi kiya bu kitiman nem puni men nung hetiman nem gaal tibinama teba me hunge akhunna akhun taggatul wa kanu je huni e qur'anu ga diyan nane wahaka hama mi suratu ga emi hunge wahaka ta munafiqun ge ei haggu rasulukam ga yahudi bun haggu rasulukam ga wanya ehem ba kanu je huni hannu allah ye ge jawab raddu ga mi devani wa ma muhammadun illa rasulun محمد غفان رسولك كما غامنو نوي اي حما كشبرون بس الله غير رسولك اي قد خلت من قبله الرسل ادي كلي غفانو كورن بس باب رسول بي اسو غوسفاي ابا هاروي غوسفاي بي ابا هاروي باي صحابين غي عقيده بس درو كورمت كامي اين الله با والي اي باي صحابين بس ابا غوتو عقيده هوري رسول الله صلى الله عليه وسلم دوها كوس مارن نوان دوها كوس مارن نوان ام بي عقيده بس درو كورمت كا Allah mai kurani rasul Muhammad ke fana ki haqqu rasula Allah ge ekade fana rasul kamu ga menu inwe qad khalat min qablihi ar-rusul adi kuri ge rasul mas Allah ba ba rasul fonu ba fa ba ni neten nu hemi haro ke ba himar we gos faevi awa haro we gos faevi rasul be kalu abada ku dunia ku nu tibba wen nu he be kalu ne bes afa im evs insanu ne hemam awa harwane insanu me jaw harwane ama insanu ge sifata ke be kalu ge skuri afa immata den Allah mai afa immata ekalege faanu marwejjiya aw qutil numataqatul wejjiya inqalabtum ala aqabikum tibamihum anekka tibamihum kurige tibi halatar rujuwaam wi heyye ebahi kufuran anekka rujuwaam wi heyye tibamihum ekale faanu gatul wejjanu ta marwejjiya tibamihum allahu din du ko fadam wi heyye dannaj wa man yanqalib ala aqibaihi emihe ku e alun fu kurige hurigotar rujuwa wejjemiha dannaj فلن يضر الله شيئا اينكن الله قد دينا بسجل من نونان امن كافر ويكس الله قد دينا بسجل من نتي كلانغي مريها التكون كي من فودي ودغم وارس كلانغي وسيجزي الله الشاكرين شكر ريوالن الله ايگه جزاء قيام الدوغ دبانه مير مي وي گتكي او دوه غراما گه دوهوغا اڈو ايويگن ديا رسولا وس قتل وي خبر ਉਹਦੋਂ ਗੁਰਾਮਾ ਕੇ ਦੁਆ ਹੋਗਾ ਮੁਸਲਿਮੋਂ ਕੇ ਤੇਰੇ ਗਸ ਫਿਤੁਰ ਗੇਂ ਦਿਆ ਇਹ ਖਬਰ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਕਤਲ ਵੇਜੇ ਐ ਵਰਬ ਬੋਡੁ ਨਾਕਾਮਯਾਬ ਵੀ ਆ ਲਿਬੁਨੀ ਅਸਲ ਮੂਮਿਨੁਨ ਨਾ ਕਾਫਰੁਂ ਗਦਵੇ ਗਨ ਐਂ ਅਸੇ ਕਲੇ ਫਾਨ ਬਸ ਉਤੀ ਕਲੇ ਫਾਨ ਸੁਨਨਵੀ ਤਨੇ ਗ ਵੰਹਨਾਵੇ ਵੜਾ ਗੇ ਅਦੀ ਉਮਰ ਗੇ ਫਾਨ ਅਬੂ ਸੁਫੀਆਨ ਇਤਨ ਮੈਦਾਨਨ ਨਿਕੁਮੇ ਵਰਸਕਰਾ ਗੇਂ ਐਨਾ ਐਨਾ ਇਬਨ ਐਮਨਾ ਇਲਾਨ ਵਿਕਰਨ ਉਲੁ ਹੁਬਲ tebami hum hubul kiye budu mai kurare ulu hubul enami gwani hen aduge aduge kola ulu hubul tebami hum kalaange hubul lekiyunu kalaange mati veri kurashe den umar gwe faanaka den war ruli gada bekale মরগফানাকান নন দেন আনে আবু সুফিয়ান ইদানস কফি এ মুমিনুনে কালিমিং গে মিহার সোহিব মিহা গাতলুয়ে দিয়াই জে দেন নিমুনিয়ে হুরিয়া কামে মি হিসাব আহর গাদাবিয়ে তেন মরগফানাকান তাঙ্গানো এবন মরগফান ওয়াহকে দাকা ফরা আহর গে নবিয়া গাতলেন ওয়ে এইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এচ্চকে নুকিয়ার মিয়া গুত এচ্চকে নুকিয়া আসে কমিয়াকে এটা ওয়াহকে ফেতরে গেন দিয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহারে বাডাগিন খবর আদি মুমিনুন ওয়ারাব্বড় হিতামাই জেহি বাডাগিন আদি মুমিনুন মুলিং না উম্মিদ ওয়েগেন দিয়া মায়ুস ওয়েগেন দিয়া এবে কালুম আমরা মদিনায় দাম বেসে বে কালুম নিম্মি বালিবি কামা নিম্মা ফা আমরা মদিনায় দা এহেন নামাস একালে গফান ফাহুম মুমিনুন এঙ্গি বাড এঙ্গি জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে বাডা নুগান নাওয়াকা মি আয়াত কি মি ওয়ারা মাতিবেরি আয়াত এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহারে বাডা গেন নেই দুহুগা এখন বেগেন দিয়েই আসহাবে কল নবর বড় কামাকা এই বাইং আসহাবে কল কুরমিস তেন নন ফাদা এ বেকালুং গে আকীদা গবা গতু গে কালিফানম আহারে বাডা নু গন্নামা এবর মামা আই বেকালিং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহারে বাডা গেন খবর বাইং আসহাবে কেন লিবি বাডা গেন ফি দেন বাইং আসহাবে কলুং গে বাহা দক্কাম ফরাহ মাসিউ নাও বিতেরে গাবেস উমরুং গে ফান একাম বড় বাডা গেন উমরুং গে ফান মেম্বার মা বিম্বর কারেতে দে বাডাগেন ফি খাডি উরাইন দামমারাগে উমর গফান বিদালমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার বিজে বুনি মিহু গাতুল কুরআন আমে দেন হে বিসমিহ কানু করুন চেকে বিদালওয়াকে বি সাহাবিয়াকা এই খলিফানা কি এই রুলি গদা বে ফেলে দেন আবুবকর গফান এ খবর লি বাডাগেন খলিফানা বাডাগেন ফি আয়েশাত গফানুগে আর হগো অন্নমানি কোন খলিফানা আহারে বাডাগাতি খলিফানা কোটারি ফুলা খলিফানা কোটারি কোলা ওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানি কুরি ফুলান খলিফান বস দেবি বস তনা দনানি তিবত হাইয়ান ওয়া মাইতান খলিফান দিরিহুন নবী রাসাদি মাইতে গতুগ ভিরুস খলিফান কি তাহির বে কালেকে দেন বস তেবা হে খলিফান মাসিউ না ওয়ি গতরা নিকুমে বাডা গতি এহম কোটরি কোটরি কোড তং নানি জিহিফা নিকুমে বাডা গরু উমর গফান মিহুন নাই খাডি উরান দাম মাগা গে দেন আবু কুরু গফান বাডা গেন উমর গফান হামাহিমেন কুরাবা ফে তাঙ্গা বায়ান্দা বাফা মিম্বার মাচ্চা আরা বাডা গেন খুতবায় দেবানি ওই খুতবাকে বিদালবানি মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত বিদালবানি মুহাম্মদ গফানান আলকান কুরআমি হাদান নাশে মুহাম্মদ গফানু আবহার হইছে আদি আল্লাহ আলকান কুরআমি হাদান নাহরে এই দুয়া কোস আবহারওয়ান ফরাতেন নুনে মারওয়ান ফরাতেন নুনে দেন বিদালবানি মি আয়ে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইনকালিবা আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ উমর গফান বিদালাওয়ি তিমান্নাং এম্মে ফুরতামা এ আয়েং ইবনু ফাজায়ে এ আয়াতু গা হাকিকি মুরাদ তিমান্না এগি ফাইভ বিসনেতে কোরিগা এ খলিফান মারওয়ানে কামে এ আয়াতু গা তি আল্লাহ মারওয়ানে বাহাকে খলিফান আদি হেং আয়াতে গা আল্লাহ বাহি কোরাবা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন খলিফান কিস মারওয়ানে বে কালেকে আদি মিস্তাকুম বেস এম মেম বেস মারওয়ানে উরিহা মেং মাচ্চা আল্লাহ ওয়ানি মারুলি ওয়াফায়ে আল্লাহ ওয়াই কুরআন ওয়া মা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজিশ শাকিরিন ইবস নাফসাকা মারুমেন নুয়ে মারুমে কাশিগেন নুয়ে আল্লাহকে ইজনা ফুলা একুমেন নুয়ে আল্লাহকে ইজনা ফুলা একু এমি কমমে মি কস মারওয়ান কিতাব মুআজ্জালা ইলি উবাফা ওয়াকামে কে কমমে মি হেগে মারুস পানি ইলি উবাফা একালাঙ্গে মাশিয়াতুকে দারুন একালাঙ্গে ইজনা ফুলুকে দারুন নে কমমে নাফসে বিস মারওয়ান এ নাফসে গে মারুলি উবাফা আল্লাহ ওই দুয়া হেগে নাফসে নিকুন্নানে মারুলি উবাফা ওই তানাকা আদি আন্নানে ওয়াহাকা তিয়াবামি হুম বড়েতে কিল্লা তেহেগ বান্ধুয়ে ফাবি নামেস এতি ওয়ান নানে তানাকা এ মারওয়ান নানে তানাকা আদি এ মিহাক হাঙ্গুরামাগে মা দানুগে মিহাককে মারুলি উব্বাফ ও জিয়া এ না কম মেহমেস মাজবুরওয়ানে এ হাঙ্গুরামাগে মা দানা নিকুন্না কিনে তো এবাদুর হাঙ্গুরামাগে দোহকে মক্কাগে সরদারন সাহেবায়া উতুবায়া আবু জাহুলা মি মক্কাগে তিবি এমমে বড় তিন সরদারন এরো উতুবায়া সাহেবায়া এমিহু ইনকারবস কুরি হাঙ্গুরামা নিকুন্না বুনি হারবেন নু দানবে তি হাঙ্গুরামায়ে কা আবু সুফিয়ান মিহারবে তি আন্নানি এ মিহারো এনা এনা গেলে আশকর সালামে বেজে মুমিনু গাই দারুন দেন দিও গবে এনে নেতে এমে ফাহু কি এমি হুগা মার ওয়াতি দিউ ওয়াফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মা দানু গা নিকুন নেন তাজি হে এনে এমে ফাহু আবু জাহল দেমি হুনা মালাম কুরি কালিয়ামেন দেমি হুন তিদি আং হেনুং হেইয়ে খালি মন নিকুন না আসে আং হেনুং গে কামে কে তি ফিন্ডে বেগেন গেগা হাঙ্গুরামান কত্তি মুং এমে ফাহু মালাম কক গে দেমি হুন নেরু নিয়ে মানে দানান নিকুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ খলিফান দেখি মি আবু জাহল মারওয়াগেন ভেটেনে তানে মি উতবা মারওয়াগেন ভেটেনে তানে মি শায়বা মারওয়াগেন ভেটেনে তানে এতান তাম ফাহাগাবেস কুরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদহা কুরআন আগে দুহুগা আসাবে কানে বিদালমানি এ খলিগ ফান ফাহা কুরবি তানুম খায়াওয়াতে বেসেমি হুন্দুরা কান্ন দে হামা ইতানাতে ভেটি ফাতিবি মারওয়াগেন এমি গাতুল ভেগেন ইয়াল্লাহ এ বাইগে মারুলি উবা ফাইতানাকা এ বাই এখনি কুমেগেন দানে এই শাক্কে বসুরি কামেন নু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রকুরা বাহানি মিহেগে মারু রাহেগ এহেন রাহেগ গলি উবা ফাওজিয়া এ দুয়া হুগা এ বাগুতুগা এ না বেনু মেজ জেহেনে তানাদা নুদান হুটাস কমমেস বেনু মেজ জেহেনে তানাদা এ না দানে তানা কমমে গতে বিয়াস মারুয়া এম্মা এই আল্লাহ মারুলি উবা ফরি তানেগ মারুয়ানি ওসেতি কুরআন গে ওয়াকা ওয়া মা তাদরি নাফসুন বি আই আরদিন তামুত এবস নাফসাকান নে গেনে নাফসাক মারুয়ানি কম বি মেগ কাম এবস লি উবা ফানি কাম কা আল্লাহ وما كان لنفس ان تموت الا باذن الله ابس نفسك مرمون كشيغن وسنوي الله باذن فلايكم انوي كتاب مؤجلكم من ديواني مفايكم من هيك فلان وسني باقي باقو تگ باقي اجلك ديواني مفا اي باقو تو انير قران دان ومن يريد ثواب الدنيا نؤتيه منها دن النار دنياك اجران ادمي ها دنياك فادان ادمي ها تبن الله اينا بس ديوانا ekanu tihi minha kommes warakad devaname ena e devaran adinu devyas duniye demiha duniye ves devaname wa man yurid sawab al akhirati nutihi minha adi akhiratu ke sawaban e demiha akhirat ves devwa husime ema miati duniye ke duniyan e demiha allah devwana duniye demiha allah duniye devwane ehen namas buddhi wenna ki akhiratan e demiha erun allah akhirai devwane wa hakamati wa sanajidish shakirin adi man allah shukuru eriwa alamna he jaza devwa husime ada miha hisab mere nin malan de sawal mein be pura sawal আশারতেন নুং এই হামা জাসসা জাসসা হ্যাঁ করলো গুড়ো হয়ে এ শর্তেন নে কফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ব্যাফেন নে শর্তে এমবে ইমাম শাফি বিদালওয়ানি গিয়েগা এ নামাজ করলেন মিসকি তাঙ্গা সানে নামাজ করলিস মাসসালে নেতে তে মাদুর ওয়েগেন জাম কুরআন যাতে মাদুর উইম কাদেন জামা কান্নু কিয়ানে এ হ্যাঁ আবাকু তো দূর হয়ে যিয়া কায় দে মিসাল কা জিকুর তাসবিহা কিউং এই মা বড় বাকু তেন নুং এ জিকুর তাসবিহা কিয়ানি মে ফাসে না জামা করলে বেনে মাসসালে নুং এ হ্যাঁ বড় বাকু তেন নুং এ ইলমেরিং এ মানা কফায় নেই এনা বেশ জামাতকে সবাব লিবে এনে কামা গিনাইল মেরেন বিদারওয়ানি এই এনা কাদেন ইতর জামাতেন নে হেদে এনে কমমে গতে বিয়াস এম এনা বে লিবেন কামে কামা কুদেন এ হাম হাম এন নওয়ানে তা এ গোন না দরাজে তা জামাতুক নামাদু এনা লিবে এনে কামা হতি এনা এ গোতা লাভালা ফিয়া ফাহুয়া তাইয়াতু লিবনাস মে আর এ গদেন ইবলমেরেন খিলাফে বাহারি বিদারওয়ানি এমমে বড বাকি এমমে পুডা বেগেন ফাহু রাকুয়াতুগে রুকু এনা লিবেন জেনে এরা দেন জামাই এ দেন জাকি এ দেন হুরি আইল মেরিং ইত্তিফাগু এনা জামাই লিবেচ্চে কামা ফাহু রাকুয়াতুগে রুকু লিবেজ্জে এনা জামাই লিবেজ্জে দেন আত্তাহিয়াত লিবেজ্জে আবেস দন্নওয়ানি এ জামাতুগে বায়ার কামা এনা সওয়াব লিবেনে দেন সওয়াব গতুন দেন আজর গতুন তাফাত ওয়ানতা দে রাকুয়াল লিবুনু মিহা তিন রাকুয়াল লিবুনু মিহা বরাবর ফুরি হামা জামাই লিবুনু মিহা দেন আজর গতুন তাফাত ওয়ানে সওয়াল কি জামাতুকে সওয়াব জামাতুকে বায়ার কাম বানে তো এনা এদেন বানে কাম বড়া বড় হবেন এই এনা দেন ইতুর জামাতে গে বায়ার বিবেক ফাওয়াত তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন ওয়াফতি তেবা আমি মিসকি তাঙ্গান নাইরু ইমামি হালতে গোজে হালতে তেবা আমি দারে তাকবীর তাহরিমা কিয়াফা ayyatin baya muslimun muslimun kafaru nare ummatu ke murada ki muslimun nan kafarun e mihun kiyane kafarun e timan kaliye ke fanu ummai ummatu ke murada ki ummate den nevi tabawa mihun muslimun kiyagen muslimun ge gotu gati bi mihun e mihun ayyatin baya behigen dana wa ke mihar ti rabboda fikur engaren je masere ki ei hama kiyawan olongero alugando ves rabboda alayage tangoletti ei bay riwayatenge bohor kifa hama hadis sahha fahu zamanu ga timan kade fan nufeni islam be mihun tiyawa men nabro hiyo wegen be asabe kalma adi fahu zamanu ge islam din fitno wegen wad wasutta huga islam din mati sabit ho hurmi hunna fansa sahabin ge dharma huriwa kaya mi riwayat teng bahari en namas den ei dharma miharu ege bohore tafate sahabinge daraja allah wanimati ver kuralla ei allah khassa kur vibaye rasulullah sallallahu alaihi wasallam ge sahabinge gotuga den zalika fadlullah yutihi man yasha allah ge dharma en ei ekarangi rad kur vibaye kan ekan devwani allah erwes ba urmi hun tibi imanen nuwi yon hur ha mujizat dekki erwes den mi azab us bodu ei mujizat teng bra feni femi hun iman nuwi iman emun azabus allah la ba fan dabal ehmi hun nabura boda komme akas bay riwayat teng ebohuri ego ta sawab ego tung ajro ego tung emi hun nabes libi gen de eba ekama daraja tafaatu emi hun sawab ekan tibba wane me puri ga giya me dohuga ei ilmerin ge bas furta kom vese bainge ilmerin mi dalwe fani ni muawiya tuge fana be ego tung e muawiya tuge fana bara aibu kiya fe behurta mi sta kun hennu Muawiyah tu kefan Umar bin Abdul Aziz ane yang balafia Muawiyah tu kefan Umar mah takwa hari kambodo Umar bin Abdul Aziz takwa ke intiha bayang ilmering hari fasfana khalifah kamu lebah khulafah rasid tu katiren fasfana khalifah tu rasida ya gua tu kah himanu wafah hari Umar bin Abdul Aziz ya kamu ilmering kiki kevidalwani Muawiyah tu kefan umur fam pula hamai bes darjah gua tu nuforane Umar bin Abdul Aziz eki bayang eki Muawiyah tu kefan ke sahabiah kabima sahabiya kabima mige wala fikru hingani kike to kombe oho oho no himana ei makka fataha ge dohu islam ada ga kiyes kuri ge warang idi kolak tibi de makka fataha ge dohu islam ege kurin islam bina mestan kole ilmer mi buni bay firqata kum hingwe chises no kiyes e makka fataha ge dohu islam bi mi hunakan eha bodu mati ber kamen nei sabaki makkah fataha ge do imam bi majbur den nei tur gote e makkah fataha qur'an ge sabai makkah fataha kurin islam bi mi hunna makkah fataha ge fahu islam hunna allah ga do tu ham ham enwa ne e makkah fataha kurin imam bi ma mai ma bodag ges e muawiyah ge fana muawiyah fana ge bappa fulu ai abu sufyan islam ada ga ti makkah fataha ge do huwa makkah fataha ge do huwa kuri ge den mara idi kolo ane ka hindu e mamma hindu e mamma hindu e rasulullah sallallahu alaihi wasallam le hudda kurabi anghena ena fenul tanaku mara ala ashe asabe kalna anga ya koi ena mesti maaf devi islam vi den warak gina firqata kum ihun e hori aibu kiya fa muawiya ta adi ane mi ali ge fanu hasanu ge fanu ve se bahuri echi kiya fa muawiya ali ge fanu ves den adi ane mi ali ge fanu bhori husainu ge fanu husainu ge fanu bhori barang ichi kiya muawiya husainu ge fanu barang ichi kiya re ba den komme ge se den hem wa ga takeng e nu anu rangal wan den mihar hunna fuli ge den masse den nu kanne ge mihar barat saaf ho eti হুরিগে হুন্নানি ফেং আলায়াফা মি হামু হাদাফ হুন্না ইচ্ছে এজামান এজামান গুন্নানি ফেং এলুয়াফ হুন্নানে গেগা তুম ইন্নান মাচ্চান না গায়াফা দেন মিহেন তুম মিহেন তিরি কল্লিমা আন্নানে ফেং হামু হাদাফ হুন্না ইচ্ছে গে হামে মি কেনি জানামার হামু এগে মিহ আগায় মিহ নাড়ার এবং হাদিস বলবা এগে এই এগে তেরে গে দান ইচ্ছে সহারেকা এ গালে ইচ্ছে আমি আর ফুলি গে তেরে স্পেনে এ এ আকো ইচ্ছে নো নান কেন গে মাই মাস্টার এন নে এলিয়াস ইদার ইদার আগে আগে وہ علماء کے نزدیک وہ اس میں خلاف ہے بعض کہتے ہیں وہ سجدہ سہو کرے اور اکثر کہتے ہیں وہ نہ کرے امام کے پیچھے وہ نماز پڑھنے سے اس کو معاف ہے اس کو وہ معاف ہے امام کے پیچھے نماز پڑھنے سے اس کو وہ معاف ہے بعض کہتے اکثر کہتے ہیں اس طرح کیونکہ جماعت میں بہت بہت سی چیز وہ معاف ہو جاتا ہے جماعت میں وہ کھڑا ہو جاتا ہے کبھی کبھار وہ کھڑا ہو جاتا ہے امام وہ بیٹھ جاتا ہے وہ پہلے تشہد میں کوئی آدمی کھڑا ہو جاتا ہے مثلاً اس کو وہ معاف ہے وہ سجدہ سہو نہیں کرے گا وہ اکثر علماء کے نزدیک یہی رائے ہے ہاں پھر ہاں سجدہ سہو کرنا ہے پھر سجدہ سہو کرنا ہے وہ ابھی الگ ہے ابھی جماعت میں نہیں ہے وہ پھر اس دو رکعت میں وہ اگر کوئی غلطی کرے تو وہ سجدہ سہو کرے گا کرنا پڑے گا اس دو رکعت میں ہاں ابھی نہیں ہے نہیں نہیں وہ دو رکعت صرف امام کے ساتھ ہے پہلے دو رکعت ہے باقی دو رکعت وہ اپنے طرف سے وہ پڑھ رہا ہے وہ صحیح ہے بعد میں وہ نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا جو نہیں ملا ہے وہ پورا کرے بعد میں ابھی وہ جماعت سے الگ ہو گیا وہ جماعت سے الگ ہو گیا ابھی الگ ہو گیا اس لیے وہ صحیح ایسا ہو کرے گا کرنا پڑے گا اس کو اکلے فان وس لوہان ما تو آم گوتے کے قرب بنی دے رکھ کوئی مسکیت ہوا ایدن حدیث کے وسطی اہن حدیث کے وسطی اہن دے دن لیوینے کے نو لیوینے کے دن حدیث لفظ کہ ہم لوگ کو لیں جی ایک دن واللہ علم دن بناہ کرنو کرنے ایک لیوینے نو لیوینے اللہ سوار اس نے جی میار اے نا اتی اتانگ بولو نو گلی اللہ ذکر کرم متی گے اندے فیر و ریما تے دوے دے رکھو ایک کرم اے گو تنگ نہیں دن حدیث گا دن سنن نماز کرم اولا کم بڑی گے گا اے اس حدیث سنیں گے بہن دن واقعی کہ اے نا بولو نو گلی اندے فگیا وڈا گے اندے رکھو ایک کوفیا دن امید کرے یقین کما کو بنا کن نو کرے نے فتح نماز پوری گے گا ইতানু গাই দে অহ হ এ রাখানো লিবে এদে মিসকিতুগা জামাতুগা নামাজ কফা এগে কান্তত্তং এ ফেননানি এগা মানে না জামাত মুস মাহরুম বেজে দেন এ না কানে মিসকিতুগে এতানে ও মিসকিতুগে এতানে দে আংহিনুন না লিবে নে গেগা আংহিনুন লিবে নে গেগা hama efadang emihunna makka ge sidi mer midalwani emihun makka ge haramu ge terega haram eden bod sar haddetta haramu ge terega huri koteri ekga anhenu ena namaz ko fiya hama illakka namaz ge sawabu libe ne anhenunna el mer midalwa vagutu kon tibuni an tibunu bi ane hajja umrah ke sawab indegen ena hajja diya menge ni hajjuga adi huri bura hajjuga bura enge ena hajja diya maden ba emmi hunden hajja gossa mi buna hen huri ha kame mi hunna hawal kolle faisa hunna mi hadi faisa kolle diva barak gina mi hunti bene faisa di gen hilaw kam ves fanwa mi hunden gemi hunna kon hajje faisa huri maden faisa di fa hilaw kam ves ena nu de tana kadde gen ena ka hari gada ka bar ves quran a kom me ka bura engo fula gen ta kamen hasil ves waan eha bodu sawabe eha bodu sawaben hasil waan ves bura engo fula gen den beenum mani ves kamen nu ko kine ves waru ge hasil ko e den di me hinga qida emihun beno namade vesnuko eves kamen nuko hama ekan namuga muslimun ge gotuga tibegen giyamed dogo swarga saasil kuran ehem wan kamen nu ei kiye muslimun hada taklifeg ge uluni allah ki te qur'an ge sati am hasibutum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladina khalaw min qablikum massatuhumul ba'sa wad dharra'u wazulzilu hatta yaqula ar-rasul tiba mehi kuriye swaruga tiba mehna wada vidana kama kurige mista kunna ha musiba ta tiba mehna macha nanna nis imtihan ruwato kurige mi hunna dati undaguta bandu ha honu kan e huri ha kamen e hunna jehune mi hunge faatila ta guda gate e ha waran allah mi hunna takulifi jassare e warum vegen ne swaruge hasil wani enu nau mi hen ulaya alagona menna kahi gatu kan mus enge allah imtihan jassawa faana kam wes nege emi kurani imumino gotu kurani den bajje vejje higen wane ehen kam wes gen wane enaka ibes takuli ena ulain vejjen tan was kam gae e erung yati allah gor hum gae ilmer midano nege idi kole ena abadu tan was kam ga bajje ven nu je ur jena biru gan na hur kam allah adi allah ena kan nurus sawae ena azabuli vegen ga dan kam biru gan na hur kam ena ei mu'mina shakkuwena mu'mina gotugawuma ei bajjen ecce nujhenya ei bali jehni jehuni mai tafafa fuhe bigande ba ei rahmate viya ei musibata ki rahmate insana ye ketteri vejjia ittan ittafafa fuhe bigandan ena hiba bajjen ecce nujhenya allah ga mauga musibata nujhenya ena biruveti wa hoshu kamel mer vidalwani ena ki mu'mina kan nuwehin inga dane kama biruveti wa ei alugona men nahiwani den islam vejja momne gotu vejja den bajje vejja genwane musibate vejja genwane mihen onna ni visne fe yadi muslimun ge visnu men nu ei ve fon nei ere nasuta ballawa nikan eheri mu'minun ati inna idamal jazaa'i ma idamil balai musibai bodu bodu vimai ajurwas bodu wan allah ga tabatu rasulullah sallallahu alaihi wasallam inna ashadda an-nas bala'an al-anbiya mistam ge tere musibata gotun emme warga da baikim nabi be kalunne e be kalunate emme musibaya allahumma ko jehi wada gati ayyub alayhis salam juzam baliga bahara harwan den innabi gaya ko evs mas polen muli miha ko ni wegen emme fon rabbe ran nerfa ini aliyalla bar ahar e bali e kale fan allah wa ikra ban inna wajadna sabiran ni'mal abdu innahu awwab timan allah deke wodigen nei me e ketteriyeg ge gotuwa ayyub alayhis salam allah ketteriyeg gotuga deke wodigen nana ki hawara سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك